إذا الكيال وناكز الثمن على البائع، أما الكيل فلا بد منه للتسليم وهو على البائع. ومعنى هذا إذا بيع مكايلة وكذا أجرة الغسال والسراء والعتاب. وأما النقد فالمسكوت رواية ابن رستم عن محمد، لأن النقد يكون بعد التسليم، ألا ترى أنه يكون بعد الوزن؟ والبائع هو المحتاج إليه، ليميز ما تعلق به حقه من غيره، أو ليعرف المعيب ليرده. وفي رواية ابن سمان هو المشتري، لأنه يحتاج إلى تسليم جيد للمبادر. والجودة تعرف بالنظر كما يعرف القدر بالوزن. এখানে ময়ূর মধ্যে বলতেছে, কেউ যদি কোন মুগি গম এই জাতীয় জিনিস বিক্রি করে, তাহলে এই গম যে মাপিয়া মুস্তারি দিবে মাপার ওজনে, যে লোকে ওজন করলো তার টাকাটা দিয়ে দিবে। কিংবা মুস্তারি সামান দিয়া দিচ্ছে বাইরে, বাইরে এটারে টাকাটা পরক করবে, যা যা টাকা আছে না খাঁটি টাকা আছে, ভেজাল আছে না ইয়ে আছে, যে পরক করা। এটি এই বর্তমান যুগের যে টাকা, এই টাকার কথা না, মূলত স্বর্ণ রূপা দিরহাম দিনার যেগুলি আছে আগের যুগে ওই টাকার কথা, এটাও হইতে পারে। বর্তমান যুগের মধ্যে এখন তো কোটি কোটি টাকার লেনদেন হয়, আগে আগেও লেনদেন বড় লেনদেন হয়েছে, হয়তো এত বড় লেনদেন এখনো হয়। এই টাকা এদিক গন্তে হাতে গন্তে গেলে অনেক সমস্যা, এই জন্য এখন আবার মেশিন হয়ে গেছে, মেশিনটা অ্যাভেলেবেল না, এটি ব্যাংকগুলিতে ব্যবহার, কিন্তু সাধারণ পাবলিকের হাতে মেশিন এখন আসে নাই বা পৌঁছে নাই বা আসছে, কিন্তু এটা পাবলিকরা সাধারণভাবে ব্যবহার করে না। তো আগের জামানার মধ্যে টাকা এগুলি বস্তার মধ্যে বইরিয়া, কলসির মধ্যে বইরিয়া, মুটকির মধ্যে বইরিয়া, তারপরে এটা গাড়ি দেওয়া এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে আর তারপরে দিতে করুন, এরকম। আবার এই টাকারে কোনটা আসল খাঁটি আর কোনটা ভেজাল, এগুলি সময় ওই দিকে থেকে খাঁটি ভেজাল এগুলি খুঁজে খেতে বাইর করতে। এখন কইতেছে যে এই যে গম বিক্রি করলো, এখন মাপার যে উজ্জ্বলটা, এই উজ্জ্বল কিংবা মুস্তারি যে টাকা দিছে, এখন টাকা এটা বরফ করার যে উজ্জ্বল, এটা কার উপরে কয়টা বাইসার উপরে, বাইসার মানে যে গম বেচতেছে যে বেটা ওই বেটারি, টাকা যে বেটা লইতেছে বা হিসাবে ওই বেটারি। এখন কইতেছে যে যে মাপার পয়সাটা বা হিসাবে, এই জন্য যে মুস্তারি রে এই জিনিসটা দিতে হলে বাইসাবে মাপ পেয়া তারপরে দিতে, মুস্তারি রে তো এক মন দিন জিনিস দামের কথা, রে এক মন জিনিস আপনি বাইক করে তারপরে ওনারে দিলেই না, আপনি এই কথা তো কইতে পারেন না যে আমার এই কিন্তু কয়েক দাম ঘরের মধ্যে আছে কিন্তু ম্যাপ ফেলিয়ে দেবেন, এটা অল্প স্বল্প হইলে আর এই সমস্যা না হইলে টাকা পয়সা না লাগবে নিয়ে দেখে ম্যাপ ফেলে ঠিক আছে, কিন্তু যদি কয়ে যে না আমি মাপতে দিতাম না বা অনেক অনেক মাপতেও আরও কয়েক হাজার টাকা খরচ করে দেখা, যে তখন ওই সুরতের মধ্যে মাপা যেহেতু বাইকে এটা হস্তান্তর করে দিতে হবে, এই কারণে মাপার টাকাটা ওই সুরতটা এটা পয়সা বেরি সাহেব। হ্যাঁ দেখা বলতেছেন শুধু ভাই সাহেবে এই কাইয়ালের টাকা দিবে এতটুকি না, বরং অসান জার্রা আদাদ জার্রা একটা কাইল হলো একটা মাপের এলো কিলোমিটার ফের থার্ড মিটার অনেক রকমের মিটার দিয়ে মাপি কাইলের একটা মাপ। আবার ওজন করে মাপে দাড়ি ফেলার মাপ অসান। এই যেমন বর্তমানে কিলো, তারপরে গোজ না কিলো, তারপরে কেজি, তারপরে আরো মিটারের আরো কি কি মাপ হয়েছে, অনেক ধরনের নতুন নতুন মাপ আছে। এটি একই সিস্টেম কিন্তু হিসাবের মধ্যে একটু কম বেশি আছে। হিসাবের মধ্যে কি আছে, কেজিটা শেয়ারেরটা একটু বেশ কম আছে, এরকম আবার নতুন করে আরো কিছু কিছু মাপ বাইরেছে। তো ওজন যে করবে, ওজন ওজন ওজন ওজন যে করবে, এটাও তো হিসাবে ওজন করে তার, তারপরে সারা গজ মাপটা দে, মিটারের মাপ, গজের মাপ, যে জাররা গজ যে মাপটা দে এক টাকা। আর দাঁত গণনা করার জিনিস বিক্রি করছে, বেশি আর কি ডিম বেচছে, আমি গণনা করে দিচ্ছি, সেই যে গণনাকারীর টাকা, এই যে সবই বাইসাবে, কারণ বাইসাবে এটা মুস্তাদিরে জিনিসটা রে সব কিছু ঠিকঠাক করে দেওয়ার দায়িত্ব হইল বাইসাবে, এই জন্য বাইসাবে এটা তবে সাহেবের কুদুরি না কিন্তু সামান যে মাস আল্লাহটা বলছেন উজিরাতুল কাইয়াল ও না কিন্তু সামানি আলাল বাই, সাহেব হাজে বলতেছে যে এই নাকে যে সামানের ব্যাপারে আসলে পোকায় গ্রামের মধ্যে দুইটা রেওয়ায়ত ইমাম আবু হানিফা থেকে পাওয়া যায়, একটা ইবনে রুস্তম রেওয়ায়ত করছে মোহাম্মদ থেকে, একটা রেওয়ায়ত ইবনে সামার ইমাম মোহাম্মদ থেকে, দুইটা রেওয়ায়ত পাওয়া গেছে। তো ইবনে রুস্তম রেওয়ায়তের মধ্যে বলা হয় যে নগদ সামান যেটা টাকা, এই টাকাটা এটা পরক করার যে বিষয় আছে, টাকা যে হইল টাকা গণ্য দেওয়া দেওয়া, টাকা গণ্য দেওয়া দেওয়া এটা তো বাইসাবে গণ্য দিল, কিন্তু পরক করার যে বিষয় এটা আসলেই চল টাকা, অচল টাকা, খাত যুক্ত টাকা, খাত মুক্ত টাকা, এই যে এইটা আগের জমানায় ওই টাকা এমনি ইয়া এইভাবে করতো বা এই হাতে ধরতো বা একটা ইয়া করতো, এক একটা সিস্টেম আছিল আর কি কিনার। তো এই যে টাকা পাওয়ার পরে সামানটা মুস্তাজির হাতের মধ্যে তুলে দেওয়ার পরে খাত ভেজাল খাঁটি ওখাঁটি এইটা যে পরক করা, এইটা টাকা মুস্তাজির হাতে এটা কার দিতে হবে না, বাইসাবের জন্য লাগবে না, কারণ এটা যাচাই বাছার করার দায়িত্ব এটা ইয়ার না, কার বায়ের না, মুস্তারি মুবি বুঝ জানিবে যাচাই বাছাই তারপর। আর ইন্দু সমা রেওয়ায়তের থেকে রেওয়ায়তে ইমাম মোহাম্মদ থেকে রেওয়ায়ত করছে যে এটা মুস্তারি আগেরটা হলো বায়ের বাইসাবের দিক, কারণ বাইসাবের খাঁটি ও খাঁটি পরক করিয়া তুমি টাকা মুস্তারি রেঞ্জে দিবা, খাঁটি এবং ও খাঁটি কোনটা এটা তার দায়িত্ব, সুতরাং এটার ইয়া দিবে কে বাইসাবের দিবে। আর ইবনে সামার রেওয়ায়েতের মধ্যে মুস্তারি, কারণ ওই যে উনি আমি যে যুক্তি আগে যেটা বললাম উনি বলেন যে এইটা যে টাকা না তোমার তো বাইসাবের যেটা দেও না হ্যাঁ তো দিয়ে দিই, এখন তুমি এটা খাঁটি ও খাঁটি করিয়া পরক করার যে জিনিসটা এইটা তোমার কাজ, যে তুমি এটা করবা করিয়া যদি বেজাল বাইরে তখন না হ্যাঁ লোকের কথাবার্তা না ভাই তোমার কাছে উজরাতুল কাইয়াল ওয়া নাকিফু সামান আলাল বাই উজরাতুল কাইয়াল নাপনে ওয়ালা কা কায়ল কায়ল করনে ওয়ালা নাপনে ওয়ালা কা উজরাত ওয়া নাকিফু সামান আর সামান কো পরখনে ওয়ালা কা উজরাত আলাল বাই ভাই সাহেব পরে এক মিনি وأجرة الكيال وناكد الثمن على البائع أما الكيل فلا بد منه للتسليم كوي كيل ارتكا بيش أمير كان لكي تتعو فلا بد منه للتسليم استطور صبر دو كرنا اسي كلي ضروري ده كرن ايدا تو صبر دو كرنا جوان بيش أمير بيت چيزي نيش تالي مشتري شبره بيش أمير موبي تو دوا ايدا تار دائم وحال البائع وما نها زائزا بيا مكائلة এর অর্থ হইল যে কাইলি আসিয়া যদি কাইলি হিসাবে বেশ আমি এমনি টিহি স্টোভ যেটা আছে বা মটকা ভর্তি ডোলা ভর্তি গুদাম ভর্তি যা আছে টুকটা ডি বিক্রি হয়ে গেলেছে নইলে কাইলি করতে হইব না তাহলে তার ওই জায়গার মধ্যে উজ্জ্বল উজ্জ্বলের কোনো বিষয় মানে হা যাই যা বা কাইলি আসিয়া কাইলি হিসাবে বেশে মুজা জাফাতাল্লাহ মুজা জাফাতাল্লাহ অনুমান হিসাবে কি করা হয়নি যুক্তি করা হয়নি তাহলে এই ক্ষেত্রের মধ্যে বৈশাখের জন্য হ্যাঁ উজুর দিতে হবে যে কাইয়ালে ওয়াকাজা উজরাতুল বাসান বাসারা ওয়াল হাদ্দা এই হুকুম হে বজন করনে ওয়ালা কা ওয়াল সারা না গজ গজ করকে নাপনে ওয়ালা কা ওয়াল হাদ্দা আর গিননে ওয়াম্মা নাকলু বাল মাসকুর রিওয়ায়াত ইবনে রুস্তাম আন মুহাম্মদ لأن النقد يكون بعد التسليم لا ترى أنه يكون بعد الوزن والبايع هو المحتاج إليه وجد ناكد السمان الزر تاكتا وهنا كنت تسوى أما النقد فالمذكور يعني نقد يعني سمان كان دور اگر نقد روپیا دے دے تو اس نقد روپیا کی پرخنی کا جو بشوية سوئے ہے فالمذكور روایت ابن رستم ابن رستم کی روایت میں مذكور ہے محمد کی ماں محمد سے لأن النقد يكون بعد التسليم فرق كرة تكا فرق كرة يكون بعد التسليم باي شابه ديا فالايلة مشتري شابه كس زوار فوري فرق كرة على ترى أنه يكون بعد الوز كوي أبني كي دهنا زي إتا هوي بعد الوز وزن كرة فرق وزن كرة ارتاد اي فرق كرة يكون شمه ارتاد اگر زمانه بسي تكا بسي لندن زمانه كتو একটা একটা গণলে অনেক সময় নেই ওইটা পার্লার মধ্যে এক দিরহামের ওজন এত এত এত মিসকাল বিশ মিসকালে এক দিরহাম একটা হিসাব মনে করে নিল অপর যে এই বিশ মিসকাল হয় এক দিরহাম একটা দেড়হাম যেটা আছে এটা মিসকাল বিশ মিসকাল স্বর্ণ বা বিশ মিসকাল রূপা দেয় এক দিরহাম এক দিনার দিরহাম দিনার দিনারটা হয় রূপ স্বর্ণের আর দিরহামটা হয় রূপার তো এই বিশ মিসকাল ওজনে হয় কোনো সময় কমও হয় বেশি হয় কোনো দেশের মধ্যে কমও হয় বেশি হয় যেমন আমাদের দেশে প্রথমে যখন 5 টাকা নোট বেরিয়েছে এত মুডা আসছিল এত বড় আসছিল এখন আস্তে আস্তে 5 টাকা দেয় একটা চার আনার মতো বেশি আর চার আনা নাই বাজারে শেষ কারণ এগুলি শেষ তো এই যে ওজন কম বেশি করে 8 আনারটা প্রথমে কিরম বড় আসছিল এখন এরকম ইতে এখন এই ছিপির মতো এই যে টাকা পয়সার যে ওজনটা এক এক যুগের মধ্যে বা এক এক দেশের মধ্যে বা এক এক অঞ্চলের মধ্যে এই এক এক ধরনের হয়েছে তো ধরেন হলো অপরজান বিশমিসকালে এক দিরহাম বিশমিসকালে এক দিরহাম তাহলে বিশমিসকালের এক দিরহাম এটা মাপা যদি বেচে দেয় মাপে দেয় মাপে ফেলায় বা যদি টাকা ওজন করে ফেলায় তাহলে তো হিসাবটা বাইরে দিতেছে যে এখানে কয় টাকা আছে কয় হাজার টাকা আছে কয় লাখ টাকা আছে ওজন করলে আর আগের জমানো অনুযায়ী বেশি হলে বড় লেনদেন হইলে টাকা এমনি গন্ত না এই এত গোনাগুনি করে সময় টাকা ওজন করে ফেলে ওজন করে ফেলাই নেই বাস হিসাব হয়ে যেত যে কয় টাকা আছে না আছে না তার রান্না হইয়া কোন বাদল বাস এটা তো পরক করাটা পরক করা টাকা তো ওজন করে দেওয়ার পর তারপরে পরক করা এ কোন বাদল ওয়াজ তাহলে বাইসাবে ওজন করার পর মুস্তারি দেওয়ার পর মুস্তার হিসাবে তারপরে পরকটা করেন নকদে সামান যেটা সামানকে পরক করেন ওহ আর মুক্তি আর এটা দিকে মুহতাজ কে? মুশতারি। হ্যাঁ, বাই রাদা ওয়াল বাই ওয়াল মুহতাজ ইলাইহি। ইলাইহি জামা নকল। ওয়াল বাই ওয়াল মুহতাজ ইলাইহি রিওয়ায়াত ইবনে সুলাইমান যে না নকলে ইয়াকুনু বাদা তাসলিম আল্লাহ তাআলা নাও ইয়াকুনু বাদা ওয়াল বাই ওয়াল মুহতাজ ইলাইহি লিউমাইয়িজা মা তাআল্লাকা বিহি হুকুহু মিন গাইরি। আচ্ছা, আমার নাম দুফাল মস্তুর রায় তুই রুস্তমান মোহাম্মদ লিআন্না নাকতা ইয়াকুনু বাদা তাসলিম দেওয়ার পরে ইয়াকুনু বাদা তাসলিম মানে সমান কা নকদে সমান ইয়াকুনু বাদা তাসলিম তাসলিম কে বাদ হতা হে আলা তারা আন্নাহু ইয়াকুনু বাদা আল যে নকদটা এটা হয় কোন সময় বাদা ওজন ওজন করার পর ওয়াল বাই হুয়াল মুহতাজু ইলাইহি ওই যাই হোক এটা ইবনে রুস্তমের রেওয়ায়েতের মধ্যে এটা বাইর করে দিতে বাইরে এটা করে দিতে গো কারণ ইবনে রুস্তমের কথা হলো যে তসলিম লিআন্না নাকদ ইয়াকুনু বাদা তাসলিম যে সামানটা এটা তসলিম করার পরে এটা সামান হিসেবে কি হয় সাব্যস্ত হয় আল্লাহ তারা আন্নাহু ইয়াকুনু বাদাল ওয়াস এটা ওজন করার পরে ওয়াল বাই ওয়াল মুতাল ইলাইহি আর বাইয়ে এটা অর্থাৎ মুস্তারির টাকা দেওয়াটা এটা মুবি দেওয়ার পরে হয় মুস্তারির টাকা দেওয়া টাকাটা এটা মুবি দেওয়ার পরে হয় আল্লাহ তারা না ইয়াকুনু বাদাল ওয়াস আর এটা ওজন অর্থাৎ মুবিরে ওজন করার পর তারপরে এটা ওয়াইয়া সুরুত তাসলিম এরপরে কি হয় ওজন করার পরে তাসলিম ওয়াইয়া সুরুত তাসলিম আর ওয়াল বাই ওয়াল মুতাজু ইলাইহি আর এই নকদে সামান এর মুহতাজুল বাই লিউ মাইজা মা তাআল্লাকা বিহি হুকুহু মিন গাইরি যেন তার হকের সাথে গায়রের হক যেটা সম্পর্কিত হয়েছে এটা থেকে কি হয়ে যায় তুমি ঝুয়ে যায় পার্থক্য হয়ে যায় আও লিয়ারিফাল মাইবা আয়েবদার যদি হয়ে থাকে তাহলে এটাকে কি করতে পারে চিনে বিয়ার উদ্দাহু চিন্নে এটা কি করে দিবে রদ করে দেবে ওয়াফি রেওয়ায়াত ইবনে সামান ইমাম মুহাম্মদ থেকে ইবনে সামান রেওয়ায়াত আলাল মুশতারি যে নাকে যে সামানের টাকা কাকে দিতে হবে মুশতারি লিআন্নাহু ইয়াহতাজু ইলা তাসলিমি জাইয়িদিল মুকাদ্দার যে মুশতারি যে টাকাটা দিবে যেটা আগে বাইয়ের মধ্যে নির্দিষ্ট হয়েছে সেই নির্দিষ্ট ভালো উন্নত মানের খাঁটি টাকা দেওয়ার দায়িত্ববান থেকে মুস্তাহিক লিআন্নাহু ইয়াতাজু ইলা তাসলিমিল জাইয়িদিল মুকাদ্দাম ওয়াল জুদাতু তুরাফু বিন নক আর টাকা খাঁটি না বেজাল এটা তুরাফু বিন নক এ পৌঁছানা যাতা হ্যায় পরখ দেশে কামা ইউরাফুল কদর বিল ওয়াজন জেসা কি কদর পৌঁছানা যাতা হ্যায় ওজন সে তাইলে কদর মেঘদার এটা ওজনের মাধ্যমে পরিবর্তন হওয়ার বোঝা যাওয়ার কারণে আমরা এটা কাইয়ালের ইয়া শিকারে বাইরে দিচ্ছি আর এটা এই উত্তম মন্দ এটা পরখ করলেই টাকার মধ্যে উত্তম মন্দ কি করা যায় বোঝা যায় তাহলে এটা পরখ করা যেহেতু এটা মুস্তারি মুস্তারি দায়িত্ব পায় কোনো আলাই ওয়াউজিরাতু ওয়াসানি সামান আলাল মুস্তারি ওয়াউজিরাতু ওয়াসানি সামান আলাল মুস্তারি এখন কইতেছে যে সামান টাকা বুঝা একটা হলো যে টাকা পরখ করা, যাচাই বাছাই করা, আরেকটা হলো যে টাকা হিসাব করে বুঝা নেওয়া, একটা হলো পরখ করা যে এটা খাঁটি না ও খাঁটি, আর এটা হলো টাকা হিসাব করে বুঝে নেওয়া। যে পরক করার টাকা এটা পরক করে যাচাই বাছাই করে ঠিকটা দেওয়া, এটা দায়িত্ব হইলো বাইর হতে হবে, এটা বাইর হবে। আবার একজনে বলছে যে ঠিকঠাক এটা বুঝে নেওয়া, এটা হইলো মুস্তারি দায়িত্ব অথবা মুস্তারি। কিন্তু যদি টাকা যেটা যেটা মুস্তারির সামান যেটা, এই সামানটা যে গণনা করা এটার দায়িত্ব মুস্তারি, এটার দায়িত্ব মুস্তারি। টাকারে খাঁটি ও খাঁটির থেকে মুক্ত করার জন্য, পরক করার জন্য যে লোক, সেইটা হলো এক জিনিস, আর টাকা হিসাব করে দেওয়া এটা হলো আরেক জিনিস। একটা হলো যে খাঁটি টাকা কিনা, সেই ক্ষেত্রে দুইটা দেওয়া হয়, তিন রুস্তমের একটা আর ইদুল সামার একটা। আর যদি টাকা হিসাব করে দেওয়ার দায়িত্ব রাখে, বেচছে 1000 টাকা, এই 1000 টাকা গণনা করা বায়ের দায়িত্ব না বুঝতে হবে, এইটাই বুঝতেছে। ও উজিরা তু আসানি সামান, সামান ওজন করলে কা উজরত আল মুস্তারি, মুস্তারি ইমা বাইজান না হুয়াল মুহতাজু ইলা তাসলিম, কাল মুস্তারি সামান দেওয়ার জিম্মাদারি কার, মুস্তারি। ওবিল ওয়াজনি ইয়াতাহাকাকু তাসলিম, আর ওজন করলে এই তাসলিম করা মুতাহাকাক হবে, অর্থাৎ এটা ঠিক। ওমান বা সিরাতান বি সামান ইলা লিল মুস্তারি ফা সামান আউয়ালান লিআন্না হাক্কাল মুস্তারি তাআয়্যানা বিল মুবি ফা ফয়ুকাদ্দিমু দাফা আস-সামানি লিয়াতাআয়্যান হাক্কাল বাই'ই বিল কাবযি লিমা আন্নাহু লা ইয়াতাআয়্যান বিত-তা'য়িনি তাহকিকান লিল মুসাবাত। দেখবেন না, একটা এক ধরেন 5 কেজি গম বেচছে টাকা দিয়ে, 5 টাকা দিয়ে 5 কেজি গম, এখন এই জায়গার মধ্যে সামান আগে দেওয়া হবে না মুবি আগে নেওয়া হবে? কয় না, এখানে মুস্তার হিসাবে বলা হবে যে তুমি আগে কেহা দাও, 5 কেজি গম 5 টাকার বিনিময়ে তা কেনা দিবে আগে, মুস্তার হিসাবে বলা হবে যে তুমি আগে টাকা দাও তারপরে গম। কয় কেন? কয় যখন আগতে পারে চুক্তি হয়ে গেছে, চুক্তি হওয়ার সাথে সাথে গম যেটা 5 কেজি বিক্রি করা হয়েছে, এই গমের সাথে মুস্তারির হক যেটা এটা লাগে, মুস্তারি এই গম ছাড়া আর অন্য কোনো গম নিবে না, এর থেকে উৎকৃষ্ট মানের দেব, নিকৃষ্ট মানের দেব বা ওই মানেরই দেব, হ্যাঁ হকটা যেমন আমি গরিটা এই গরিটা আপনার কাছে দিচ্ছি 50 টাকা, এমন আপনার যদি এই গরি না দেয় আরেক গরি দেয় তাহলে আপনি নিবেন, তাহলে এই গরির সাথে আপনার হক মুস্তারির হক আপনার কি হয়ে গেছে সম্পৃক্ত, তাহলে মুস্তারির হক তো মুবির সাথে সম্পৃক্ত হয়ে গেছে, কিন্তু পায়ের হক হলো 5 টাকা। জানে 5 টাকা আমি দেখাইছি, এই যে 5 টাকা আছে এই 5 টাকা দিয়ে আপনার কাছ থেকে গরি কিনা, কিন্তু পায়ে না মুস্তারি যদি ওই 5 টাকা না দিয়া আর এই 5 টাকা দিয়ে দে, তাইলে ভাই সাহেবের এই 5 টাকা নিতে বাধ্য থাকে, তাইলে মুবির মধ্যে পায়ে মুবির মধ্যে মুস্তারির হক কি হয়ে গেছে, লায়েক হয়ে গেছে, কিন্তু সামানের মধ্যে মুস্তারির হক এখন কি হয় নাই, তাই হয় নাই। সুতরাং এই জায়গার মধ্যে দেখা যাইতেছে যে মুস্তারি তার মুবির মধ্যে তার হকটা আইন হওয়া সত্ত্বেও বায়ের সামানের মধ্যে হকটা আইন হয়, যখন সামানটা বায়ের সাহেবের হাতে দেওয়া হবে তখন তার হকটা কি হলো, তাই হলো, তাইলে বরাবর সরাবর হইল দুর্ডর মধ্যে। এরপরে হানা বায়ে মুস্তারির একটু তুলে দিল, এটা যদি একদিকে সামান হয় আরেকদিকে কি হয়, সামান একদিকে সামান আরেকদিকে সামান, একদিকে আসবাবপত্র আরেকদিকে টাকা, এইটা ওমান বা সিলা তান বিছামানি কিছু নে পেয়েছে, সিলা সিলা আসবাবপত্র বিছামানি তেহার বিপরীত কিলালি মুস্তারি প্রায় সামান আউ বলে মুস্তারি সামনে বলা হবে মিয়া তুমি আগে কি করো সামান লিয়ান হাক্কাল মুস্তারি তাআয়্যানা ফিল মুবি, যে একেবারে চুক্তির কারণে মুবির মধ্যে মুস্তারি হক কি হয়ে গেছে, তাই উপায় উকাদ্দি মুদাফা সামান। সুতরাং সামান দেওয়াটা এটা কি হয়ে যাবে মুকাদ্দম হয়, কেন লিয়া তাআয়্যানা হাক্কাল বায়ে বিল কস, কসকে জরিয়া সামান কে আন্দর বায়ে কা হক মুতায়েন হুনে কে ওয়াস্তে লিমা আন্নাহু লা ইয়াতায়্যান বিল মুতায়্যান, ইসলিয়ে কে সামান কে সামান কো তাইন করনে সে ভি তাইন নাই হুতা হে তাহকিকান লিল মুসাবাত, দুনু কে আন্দর বরাবরি হ্যাঁ তাহকিক হুনে কে লিয়ে বা সাবেত হুনে কে লিয়ে, কারণ ওখানে তো একজনের হক সাবেত রয়েছে আরেকজনের হক তো সাবেত হবে, জহনা মুস্তারি এটা ধরব না মুস্তারি তো বায়ে যখন সামান ধরব তখন না মুস্তারি মুস্তারি তো হক তাই নিল বায়েরও হক তাই দুজনের হক তাহলে তাহকিকান লিল মুসাবাত উভয়ের মধ্যে বরাবর সরাবরটা এটা সহজ হবে। ومن باع سلعة بسلعة أو ثمنا بثمن يعني এই দুটো গেল এক দিকে সিলা আর এক দিকে থামা এখানে দুনো দিকে থামা এই যে এই গড়ি আর এই মোবাইল এই যে এটার বিনিময় বা এই যে এই টাকা 100 টাকা আর এই বাঙ্গা 100 টাকা এই 10 টাকা নোট 10টা আর 100 টাকা এই এই টাকার বিনিময়ে টাকা অথবা সামানের বিনিময়ে সামান যদি বিক্রি হয় তাহলে এক খাইছি হতে এইটা মুভি এক খাইছি হতে এইটা সামান এক খাইছি হতে এইটা সামান এক খাইছি হতে এইটা মুভি এবার উভয়টাই মুভি উভয়টাই সামান, কারণ ওই সামান যদি দুনো দিকে হয় তাহলে একটা তো মুভি সাব্যস্ত করতে হবে আবার মুভি যদি দুনো দিকে হয় তাহলে একটা তো কি করতে হবে সামান করতে হবে তো উভয়টাই মুভি হইলো উভয়টাই সামান হইলো না এই জায়গার মধ্যে একই দিকে দুটাই সামান আছে উভয় দিকেই সামান অথবা উভয় দিকেই সামান উভয় দিকেই সামান উভয় দিকেই সামান এই উভয়টাই আছে তাহলে ওই সুরতের মধ্যে বলা হবে এই মিয়া তোমারটা তুমি দাও হেডটা হ্যাঁ দেব এইভাবে বুঝাবুঝি করে একসাথে একসাথে হবে বলাও বা সিলাতান ওমাম বা সিলাতান বিসিলাতিন সামান কো সামান কে মোকাবেলা মি আও সামানাম বিসামানি আসবাব কো আসবাব কে মোকাবেলা মি আও সামানাম বিসামানি আও সামান কো সামান কে মোকাবেলা বা কিলাল কিলাল তো দুনু সে সলিবা বা এক সাথ দুনু সফর তুমি তোমারটা দাও হ্যাঁ লিস্তিওয়াইহিমা তাইন ওয়া আদম তাইন আর আদম তাইন মে বায়ে আর মুস্তারি দুনু বরাবর হুনি কি হয়ে কেন হেও বায়ে হেও মুস্তারি হেও হেও মুবি হেও মুবি এ এ হেও সামান হেও সামান হেও মুবি এই কে লিস্তিওয়াইহিমা ফি তাইন ওয়া আদম ফালা হাজাতা ইলা তাকদিমি আহাদিহিমা ফি দফি তো দফা কে আন্দর কিছু কো মুকদ্দম করনে কা হাজত নি একজন যে আগে দিতে বলবে নি কথা প্রয়োজন দুনো যদি ঠাট ঠাট করে দেয় সাথে বাড়ি লাগে এরকম বাড়ি লাগে না দুনো কিন্তু দূরে যে দিও এক তো দিতে হবে এক তো দেব সৌদি সাজাহান বুরহান সাইদ সাইদ হ্যাঁ আলামি মাসুদ নাজমুল শামসুর রহমান নাইম সরোয়ার কোয়ান্টার টাইমে আসতে পারি আদনান একটা শুরু করলাম অব্বাস গুলামি তোমরা তো বাউ করে শুরু করবো সব না এই জন্য শুরু করলাম যদি আয়া থাকে তাহলে ঘন্টা টাইম আসবে রুহুল আমিন রুহুল আমিন নাজমুল সাকিব হুজ্জতুল্লাহ আয়সা পড়ার সম্ভাবনা আছে আকরাম, মাহদি, আমানুল্লাহ, খালেদ, ফজলুর রহমান, নাজমুল ইসলাম, রাসেল, মুশারফ, ইজা। আরে সকালবেলা ঘন্টা করতে বুঝে তো শুরু করার একটা লাইন তো হবে। নাসি তুমি বলছে জুস খুরুস, এই জন্য তো এমদাদ, এমদাদ সাইফুল, নোয়ার, লাউদ্দি, সাকের, মুসাম্মেল, শাহেদ, বুবকর, শামসুল হক, মোহাম্মদ, সেকান্দর, দিয়াস, আবু বকর, আব্দুল সামাদ, আব্দুল আব্বাল, সাইদ, নুরুল্লাহ, সালম, আবুল হাসান। কই গেছে রেডি? একদম কুরবানি জবগিরি আলাম, আনোয়ার, শরীফ, সাইফুল, সাবের। এই যে কালকা দেখছো তো মোবাইলের ঘটনাটা না দেখছো? আমরা সামনে ছিলাম না, পিছিয়ে পিছিয়ে ছিলাম। এখন এক কান্ডে ধর্মো সামনের তারিখে একেবারে সত্যি কইলে আগের থেকেই তোমরা বালা হইয়া যাও। এক কান ধর্মো বেশি ধর্ম না, একটারেই ধর্ম যা করছে আল্লাহ দৈরিয়া নিয়ে আইলে তারপরে জলসাটা ডাকিয়া ওখানে বেডিং পত্র মাথার মধ্যে কালকে তো একটু মানে রিহার্সেল করা হয়েছে। আমি তোমরা তো শুনতেছো না আর দেখতেছো না, ওরকম মনে করে যে হুজুরা বুঝে না আমরা এত চালাকে চালাক কি আর মোবাইল হুজুরা বুঝি নাকি হাত ভর ফেললে যুগের হুজুরা তুমি করে আগের কালের থেকে সব কিছু মারায় মুরাইয়া সব কিছু সাইডে সুইডে আইসি এখন সব আসে। অতএব আগের থেকেই সাবধান হয়ে যাও, পরে কান্দা পিঠা তুমি লাভ হবে এটা হচ্ছে সাইড হইতেছে কথাটা বুঝছো। ই মানে সুরা নিয়ে আইলি বহুত ইয়া চপ আছে মোটামুটি সাইজ হয়ে আছে, পুজো টুজো যেগুলি আছে গুলি মোটামুটি শেষ পর্যায়ে আছে। এখন সামনে কপালটা খারাপ হইটা আর ওইটা খপ কইরা ধুই দেয়া বাস, বেশি দেরি দেরি করা হবে আছে তো আমরা বুঝি না তা সব জানি। এখন এরা দলা রাখাই বা কেটা এটাই অতএব বুঝাই কি দরকার আছে জন্মাদেশ থেকে নিঃসেদ দরা খাই গেলে কেমন যাই মান সম্মানও যাইব মাদ্রাসার থেকে যাই তিন বছরের মাস আর এইবার হাই সিওরটা অন্যরকম একদম ওইভাবে ভাই সবাই সামনে নিয়ে বেরিংটা টাইমটা ওখানে মাথার মধ্যে দেয়া তারপরে ওইখান থেকে রওনা নিয়ে নূর মাহমুদ রায়হান তৈব স্যার তাম্বি স্যার আরামি আনিস আনিস হাচ্ছান হাচ্ছান তহিদ আব্দুর রহমান শেখপুরি হাবিবুল্লাহ যেদৌল রামান সাফত আর নে ঘটনা ঘটবো কিন্তু তাড়াতাড়ি এটা পুরো এগিয়ে যায়।